আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবস্থিত এই অঞ্চলের অন্যতম একটি দ্বীনি সহিহ আকীদা এবং মানহাজের উপরে প্রতিষ্ঠিত ইমাম বুখারী রাহমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসা আজকের 2020 সালের নতুন শপথ প্রদান অনুষ্ঠানে উপস্থিত অত্র মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার অত্যন্ত প্রাণ প্রিয় আদরের মহব্বতের ছাত্র ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের একটি বরকতময় এলমি মজলিসে আমাদেরকে আল্লাহর কাছে হওয়ার বসার কিছু কথা বলার শোনার সবক সংক্রান্ত একটু আলোচনা করে এরপর আমরা শিক্ষামূলক দুই একটি কথাবার্তা বলে আজকের অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। তো আমরা অষ্টম শ্রেণীর কোরআন মাজিদ ও তাসবিহ এই সাবজেক্ট থেকে আমরা এই বছর 2020 সালের আমরা পাঠদান সবক শুরু করছি। যেহেতু কোরআন হল সব সাবজেক্টের মূল, আমরা মাদ্রাসায় পড়ি, স্কুলে পড়ি, যেখানে সব এলমের কেন্দ্রবিন্দু, জ্ঞানের কেন্দ্রবিন্দু হইল কোরআন। কারণ কোরআন নাজিলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আলিম, আল্লাহ পাক হলেন মহা ইলমের অধিকারী, সমস্ত ইলমের মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমগ্র মানব জাতিকে সামান্যতম ইলম জ্ঞান আল্লাহ পাক বলেছেন ওয়া মা উতিতুম মিন ইলমিন আমাদেরকে যে এলেম দেওয়া হয়েছে এটা একেবারে সামান্য সামান্য এলেম কে আল্লাহ সমগ্র মাখলুকাতের মধ্যে আল্লাহ এটাকে বণ্টন করে দিয়েছে। তাহলে সব এলেমের আধার, এলেমের কেন্দ্রবিন্দু, এলেমের মার্কাজ, এলেমের উৎস আল্লাহ রাব্বুল আলামিন। আর কোরআনটা হলো সেই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আর কোরআন বা কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এটা আবার মুতাজিলাগণ, শিয়াগণ, তারপরে খারেজিরা কোরআনকে আল্লাহর কালাম হিসেবে বিশ্বাস করে না। বিচ্ছিন্ন করা যায় না, কালাম কথা বলা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, ওয়া কাল্লাম আল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক মূসার সাথে কথা বলার মতই কথা বলছেন, যেভাবে কথা বলতে হয়, যেভাবে কথা বলা দরকার। এজন্য শুধু কাল্লাম আল্লাহ বলা নেই, তাকলিমা তাকি দিয়ে আল্লাহ কথা বলার মতো শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছে। তাহলে আল্লাহ পাক কথা বলেন, কথা বলাটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। তো ব্যক্তি যেমন, ব্যক্তির কথাও হয় তেমন, কালামুল মুলুকে মুলুকুল কালাম। আর বিভাষা প্রমাণ পাবে যে বাদশাহ যেমন বাদশাহ, বাদশাহ কথাও হয় বাদশাহ, যে যেই মানে যে তক্কার যে পর্যায়ে তার কথাটাও হয় ওই তক্কার ওই পর্যায়ে। তা আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহর কথাও তেমন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কালামটা রাব্বুল আলামিন তার সিফাত হল কালাম, এই জন্য সিফাতকে আলাদা করা যায়। এই জন্য কোরআন মাখলুক না, কোরআন গায়ের মাখলুক। অর্থাৎ কোরআন অন্যান্য মাখলুক যেমন, আমরা যেমন আল্লাহর মাখলুক, তারপরে জিন আল্লাহর মাখলুক, অন্যান্য সৃষ্টি আল্লাহর মাখলুক, কিন্তু কোরআন আল্লাহ সুবহান তাআলার এরকম মাখলুক না। কোরআনকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যায়, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। এজন্য সমগ্র পৃথিবী বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু কোরআন বিচ্ছিন্ন হবে না। যেমন অবশিষ্ট থাকবে ঠিক তার কালামও অবশিষ্ট থাকবে, এটা পৃথিবী থেকে নিশ্চিন্ন হবে না। এজন্য সমস্ত এলমের, সমস্ত জ্ঞানের কেন্দ্রবিন্দু হইল কোরআন। কোরআন কেন্দ্রিক যত এলেম হবে, এই এলেম গুলো হবে জীবিত এলেম। আর কোরআন বহির্ভূত যত এলেম হবে, এগুলা হবে মৃত এলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে জিকির করে না, এদের দৃষ্টান্ত হইল জীবিত এবং মৃতের মধ্যে। অর্থাৎ আল্লাহর জিকির করলে জীবিত, আল্লাহর জিকির না করলে মৃত। কোরআন হল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, কোরআন যিকরুল্লাহ। কোরআনকে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আপনার উপরে জিকির নাযিল করেছি, মানে আল জিকির আয় আল কোরআন। তাহলে কোরআন যেই জ্ঞানের মধ্যে আছে সেই জ্ঞান জীবিত জ্ঞান, আর কোরআন যে জ্ঞানে নাই সেই জ্ঞান মৃত জ্ঞান। এই জন্য জীবিত মানুষ থেকে মানুষ উপকার পায়, মৃত মানুষ থেকে মানুষ উপকার পায় না, বরং ক্ষতি পায়। মৃত মানুষ যদি দাপন না করে উপরে রাখে তাহলে দুর্গন্ধ বের হয়, মানুষ কষ্ট পাবে। আবার মৃত মানুষ যদি কবরে দাপন করা হয়, কবরস্থানের পাশ দিয়ে মানুষ ভয়ে হাঁটে না, ভয় পায়। রাত্রে কবরস্থানের পাশ দিয়ে মানুষ হাঁটতে গেলে মানে কত শরীরে পু দিয়ে দম দিয়ে কত কিছু করে তারপরে কবরস্থানের পাশ দিয়ে হাঁটে। মানে মৃত মানুষ থেকে উপকার পায় না, মৃত মানুষ থেকে মানুষ শুধু ভয় পায়, তার থেকে ভয়ের আশঙ্কা করে। যেই জ্ঞানের যেই এলেমের কোরআন নাই সেই এলেমটা থেকে মানুষ উপকার পায়, আর যেই এলেমের মধ্যে যেই জ্ঞানের মধ্যে কোরআন আছে সেই এলেমের দ্বারা মানুষ উপকৃত হয়। এই জন্য আজকে আমাদের দেশে জ্ঞানের অভাব নেই, বিশাল বিশাল ডিগ্রিধারী অনেক শিক্ষিত লোক, বিশাল অনেক লোক, কিন্তু শিক্ষিত যেমন বেড়েছে তেমনি ঘুষ বেড়েছে। অফিস আদালতে যারা ঘুষ খায় এরা কিন্তু ছোটখাটো জ্ঞান নেয়, বড় বড় জ্ঞান এদের, বিশাল বিশাল ডিগ্রি, এরা বিসিএস পরীক্ষা দিয়ে, সর্বোচ্চ পরীক্ষা দিয়ে এরা এই চেয়ারে বসে। কিন্তু এই চেয়ারে বসে মানুষ উপকার পায় না, বরং তার থেকে ক্ষতি পায়, তাকে মানুষ ভয় পায়, তাকে ঘুষ দিতে হয়, ঘুষ ছাড়া সে কোনো কাজ করে না। কেন? তার ভিতরে কোরআনের জ্ঞান নেই, জীবিত জ্ঞান নেই, মৃত জ্ঞানে জ্ঞান। আজকে যেমন শিক্ষিত বাড়ছে, তেমনি মাদকাসক্ত বাড়ছে। শিক্ষিতরাই মাদকাসক্ত, শিক্ষিতরাই ধূমপায়ী, শিক্ষিতরাই সন্ত্রাসী, শিক্ষিতরাই বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। তাহলে এগুলো কেন হচ্ছে? মূল বিষয় হলো এদের ভিতরে জীবিত জ্ঞান, তারপর আনার জ্ঞান। এজন্য কোরআন হল সমস্ত জ্ঞানের কেন্দ্রবিন্দু। কোরআনবিহীন জ্ঞান, এটাকে কোরআন এবং সুন্নাহর ভাষায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভাষায় এটাকে জ্ঞান বলে না। যদি কোরআন সহকারে অন্যান্য জ্ঞান অর্জন করা হয় তবে সেটাই হলো জ্ঞান, সেটাই হলো এদের। তো এজন্য আমরা আজকে সবকটা শুরু করতেছি কোরআন থেকে। এই সাবজেক্টটার নাম হলো আল কোরআনুল মাজিদ ওয়া তাজরীদ। দুটি বিষয়কে সমন্বয় করে এই সাবজেক্টটার নাম দেওয়া হয়েছে আল কোরআনুল মাজিদ ওয়া তাজরীদ। এটা হল কোরআন মাজিদ এবং তাজরীদ। প্রথম কথা হলো আল কোরআন। কোরআন শব্দের অর্থ কি তোমরা বলতে পারবে? কোরআন শব্দের অর্থ কি বলো? যেটা হ্যাঁ দুটি হইতে পারে, একটা হলো কার্বন আরেকটা হলো কার্ন, দুইটা হইতে পারে। কার্বন যদি হয় তাহলে হলো পড়া, কারা এই পড়া, পড়া। যেহেতু কোরআনে কারীম এমন একটা কিতাব যেটা জমিনে এবং আসমানে সবচেয়ে বেশি পঠিত কিতাব, এটা আসমানের ফেরেশতারাও এটা পড়ে, জমিনের এই পর্যন্ত পৃথিবীতে এই কোরআন যত বেশি মুখস্থ করা হয়েছে, যত বেশি তেলাওয়াত হয়েছে, যত বেশি পড়া হয়েছে, দুনিয়া আর কোন কিতাব এর ধারে কাছেও নাই। এই জন্য আল্লাহকে কোরআনের নাম রেখেছেন কোরআন। আরেকটা হলো কারণ, থাকে কারণ মানে মিলিত হওয়া। এই জন্য আমরা গরু সিং আছে না, সিংকে আমরা বলি কারণ, কারণাইন মানে দুই সিং। আবার জুল কারণাইন মানে দুই সিংয়ের মালিক, মানে পৃথিবীর পূর্ব পশ্চিম সবগুলার প্রধান। এই কারণ সিংকে জন্য বলা হয়, সিং মাথার সাথে মিলিত থাকে, মিলে থাকে। যে পৃথিবীর আর কোন কিতাব আর কোন গ্রন্থে এইরকম মিল, এইরকম এত্তেসাল, এরকম সম্পর্ক পৃথিবীর আর কোন কিতাবের মধ্যে নাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এজন্য এটার বড় সিফাত হলো যে এটা দেখা যায় অনেক বইয়ের মধ্যে বা অনেক প্রবন্ধের মধ্যে, প্রথম দিকে একটা কথা লিখেছে, শেষে যাতে যাতে ওই কথার বিপরীত বিষয় চলে আসে, মিল থাকে না প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু কোরআনে কারীম এমন একটা কিতাব যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত এটার ভিতরে কোন বৈপরীত্য নেই, এটার সবকিছু আগা করা, এটার মিল আছে। এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে দিয়েছে, এক আয়াত আরেক আয়াতকে স্পষ্ট করে দিয়েছে, ব্যাখ্যা করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম রেখেছেন আল কোরআন। বাল হুয়া কোরআনুন মাজিদ, ইন্নাহু লাকুরআনুন কারীম। দ্বিতীয় বিষয় হলো এখানে কোরআনের একটা সংজ্ঞা আছে তোমাদের এই বইয়ের শুরুতে দেখবা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সংজ্ঞা, সূরা শুআরা 192-93। আল্লাহ পাক বলছেন জিব্রিল আলাইহিস সালাম। আলা কালবিকা, এটা নাজিল হয়েছে আপনার কালবের উপরে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালবের উপরে, লিতাকুনা মিনাল মুনজিরিন, এটা নাজিল করার উদ্দেশ্য হলো পৃথিবীর মানুষকে শিরিক সম্পর্কে, কুফর সম্পর্কে, আজাব কবর সম্পর্কে, আজাব নার সম্পর্কে মানুষকে সতর্ক করা, হেজার করার জন্য, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, এবং এটাকে সুস্পষ্ট আরবি ভাষার মাধ্যমে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, এই জন্য কোরআনে কারিমে আরবি ছাড়া অন্য কোন শব্দ নাই, যদি অন্য কোন শব্দ ঢুকেও তো এটা আরবি হওয়ার কারণে, কোরআনে চলে আসার কারণে এটা আরবি ভাষা নয়, এটা আরবি হয়ে গেছে, এই জন্য কোরআনে কারিমের ভাষাটা হলো আরবি। এটা হলো কোরআনে কারিমের সংজ্ঞা, আল্লাহ পাকের দেওয়া আল্লাহ পাকের কোরআনে কারিমের সংজ্ঞা। দ্বিতীয় বিষয় এখানে আমরা যেটা বলবো যে কোরআনের সাথে মাজিদ, আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত হলো কোরআন শরীফ, সবাই বলে কোরআন শরীফ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেকগুলো সিফাত ব্যবহার করেছেন, তার মধ্যে শরীফ সিফাতটা আল্লাহ পাক কোথাও ব্যবহার করেন নাই। আল কোরআন আস শরীফ এরকম কোন আয়াত নাই, কোরআন শরীফ এখানে আছে, বাল হুয়া কোরআন মাজিদ, ইন্নাহু লা কোরআনুন কারীম, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম, তো কোরআনে মাজিদ, কোরআনে কারীম, কোরআনে হাকীম, এরকম সিফাত গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আযীম এরকম সিফাত ব্যবহার করেছেন, কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সিফাত গুলো আমাদের দেশে ব্যবহার হয় না হয়ে কোরআন শরীফ ব্যবহার হয়। এই প্রত্যেকটা সিফাতের কিন্তু একটা গুরুত্ব আছে, কোরআনের সাথে যে সিফাত গুলো আল্লাহ পাক ব্যবহার করছে, কোরআনে মাজিদ, মাজিদ মানে মাজিদ, মাজ মানে সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব। এই কোরআন এমন একটা কিতাব, এইটা পৃথিবীর মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে, এবং যারাই কোরআনকে মজবুত করে ধারণ করবে তারা সারা পৃথিবীতে নেতৃত্ব দিবে, আর কোরআন থেকে দূরে সরে যাবে তাদের নেতৃত্ব দূরে সরে যাবে। এই জন্য আজকে পৃথিবীতে, সারা পৃথিবীতে মার খায় মুসলিমরা, কারণ মুসলিমদের হাতে যে কোরআন ছিল সে কোরআন মুসলিমেরা ছেড়ে দিয়েছে, এই জন্য মুসলিমদের যে মর্যাদা, যে নেতৃত্বের মূল কেন্দ্র কিন্তু কোরআন, সে কোরআন মুসলিমদের হাতে নেই, এই জন্য কোরআনের সিফাত আল্লাহ পাক ব্যবহার করেছেন মাজিদ, কোরআনের সিফাত আল্লাহ পাক ব্যবহার করেছেন কারীম, সম্মানিত। কোরআন এমন একটা কিতাব, এইটা যেই সময়ের সাথে, যেই ব্যক্তির সাথে, যে স্থানের সাথে সম্পৃক্ত হবে সেই সম্মানিত হয়ে যাবে, এটা এত মহাদামি, এটা সংস্পর্শে আসলে যে আসবে সে সম্মানিত হয়ে যায়, এটা কোরআনের বড় সিফাত, এটা কোরআনে কারীম। এই জন্য কোরআন যে ফেরেশতা কোরআনকে পৃথিবীতে নিয়ে আসছেন, বহন করে শুধু দুনিয়াতে নিয়ে আসছেন, সে ফেরেশতার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। তিনি কোরআন নিয়ে আসার কারণে তিনি হয়ে গেছেন সাইয়্যিদুল মালায়িকা, সমস্ত ফেরেশতাদের নেতা হয়ে গেছেন, তার বিশাল মর্যাদা হয়ে গেছে। কেন? তিনি কোরআন বহন করছেন, কোরআন আনছেন, কোরআনের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। কোরআনে কারীম আল্লাহ পাক সেই জায়গায় লিখিত রেখেছেন যে জায়গায় কোরআনের মূল কপিটা, আমরা তো যেটা পাইছি এটা হলো একটা ফটোকপি, এটার মূল কপি কোন জায়গায়? এটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের ডান পাশে ঝুলন্ত অবস্থায় আছে, তাহলে এটা আরশে আযীম পর্যন্ত পৌঁছে গেছে, কি কারণে? কোরআন লেখা আছে। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে প্রথম নাযিল করেছেন, কোথায় নাযিল করেছেন? ইলা সামাইয়িদ দুনিয়া, প্রথম আকাশে, প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের কোন ঘর ছিল না, একটা ঘর জমিনে বাইতুল্লাহ, আর একটা ঘর সপ্তম আকাশে বাইতুল মাহমুদ, মাঝখানে আল্লাহ এরকম আর কোন ঘরের কথা বর্ণনা আসে। কিন্তু কোরআন প্রথম আকাশে এলে রাখার কারণে সেখানে আল্লাহর একটা গড় বাইরে গেছে, আল্লাহর একটা গড় তৈরি করা হয়েছে, সেই গড়টার নাম কি? বাইতুল ইজ্জত। এই গড়টা হয়ে গেছে ইজ্জতওয়ালা গড়, সম্মানের গড়। সম্মানের গড় কেন? এই সম্মানটা কোথা থেকে আসলো? কোরআন থেকে। এখানে কোরআন এনে রাখা হয়েছে, কোরআন রাখার কারণে এটা বাইতুল ইজ্জত হয়ে গেছে, ইজ্জতের গড় হয়ে গেছে, সম্মানের গড় হয়ে গেছে। কোরআন যে নবীর উপরে নাযিল হয়েছে, যে রাসূলের উপরে নাযিল হয়েছে, তিনি হয়ে গেছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম হয়ে গেছেন কোরআনের কারণে, কোরআনের সম্মান। যেই রাত্রিতে নাযিল হয়েছে, রাতটার নাম হল লাইলাতুল কদর। লাইলাতুল কদরে নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদর হয়ে গেছে লাইলাতুল কদরে খায়রুম মিনাল বেশার, হাজার মাসের চাইতে উত্তম রাত হয়ে গেছে। দুইটা নগরীতে কোরআন নাযিল হয়েছে, একটা মক্কা মুকাররমা আর একটা মদিনা মুনাওয়ারা। মক্কা ছিল একসময় মক্কা, কোরআন নাযিলের কারণে এটা হয়ে গেছে মক্কা মুকাররমা, সম্মানিত মক্কা। কোরআন নাযিলের কারণে এটা হয়ে গেছে আল বালাদুল আমিন, আমানতের নিরাপদের নগরী হয়ে গেছে কোরআনের কারণে। মদিনা ছিল ইয়াসরিব, এখান ছিল অসুখ বিসুখের জায়গা, রোগ ব্যাধির জায়গা, মানুষ ভয়ে এখানে যেত না। কোরআন নাযিলের কারণে সে মদিনা হয়ে গেছে মদিনার মুনাওয়ারা, আলোকিত মদিনা কোরআনের কারণে। এই কোরআন যেই ঘরগুলোতে নাযিল হইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের যে হুজরাগুলো ছিল, এই হুজরাগুলোতে কোরআন নাযিল হইত। হুজরাগুলো ছিল সাধারণ একেবারে খড়পুরা খেজুরের ছাউনি, খেজুরের পাতা, বিভিন্ন বেড়া দিয়ে নর্মাল একটা সাধারণ ছোট ছোট ঘর ছিল। কিন্তু এই ঘরগুলোর মর্যাদা এত বেড়ে গেছে, আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সূরা নামে রেখেছেন সূরা আল হুজুরাত। এই হুজরাগুলোকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখেছে, এদের সম্মান, এদের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিয়েছে কোরআনের কারণে। এইভাবে যদি আমরা হিসাব করি, কোরআন যত জায়গায় সম্পৃক্ত হয়েছে, যত জনের সাথে সম্পৃক্ত হয়েছে পৃথিবীতে আজ পর্যন্ত, তত মানুষ, তত জায়গা, তত সময়, তত স্থান সব সম্মানিত হয়ে গেছে। আজকে পৃথিবীতে যতদিন মুসলিমেরা কোরআন নিয়ে ছিলেন, ততদিন মুসলিমেরা সম্মানিত ছিলেন। যখনই পৃথিবীতে মুসলিমেরা কোরআন থেকে দূরে সরে গেছে, তখনই মুসলিমেরা লাঞ্ছিত হওয়া, অপমানিত হওয়া, মারি খাওয়া শুরু হয়েছে। পৃথিবীর যত জায়গায় মারি খাচ্ছে মুসলিমেরা, খবর নিলে দেখব আমরা যে তাদের হাতে কোরআন, তারা কত আগে কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন তাদের দ্বারা গেছেও না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই লাঞ্ছনা, এই গজব, এই আজাব আমাদের উপরে নেমে আসছে। এটার মূল কারণ কোরআন ছেড়ে দেওয়া, কারণ কোরআন হলো কোরআনের কারি, কোরআন হলো সম্মানের, কোরআন সম্মান ওয়ালা কোরআন। এটা যে ধর্মে, যে পড়বে, যে সম্পৃক্ত হবে, সে সম্মানিত হয়ে যাবে। সুবহান, দুনিয়াতেও সম্মানিত, আখেরাতেও সম্মানিত। এই জন্য কোরআন সিফাত হলো আল কোরআন আল মাজিদ ওয়া তাজবীদ। পৃথিবীতে একটা মাত্র সাবজেক্ট আছে, একটা মাত্র বই আছে, যে বই পড়ার জন্য আলাদা আর একটা সাবজেক্ট আবিষ্কার আছে। কোরআন কেন্দ্রিক 200টা সাবজেক্ট আছে, 200-এর উপরে সাবজেক্ট আছে শুধু কোরআন কেন্দ্রিক। তোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো এলমে তাজবীদ, শুধু কোরআনকে পড়ার জন্য, বিশুদ্ধভাবে পড়ার জন্য একটা সাবজেক্ট কোরআনে তাজবীদ, এলমে তাজবীদ। তো তোমাদের এই বইতে কোরআনের মাজিদেরও কিছু কিছু বিষয় আছে, তাজবীদেরও কিছু কিছু বিষয় আছে। তো আমরা প্রথমে একটু তেলাওয়াত করবো, সবাই আমার সাথে তেলাওয়াত করবো, সূরা আল ফাতিহা তেলাওয়াত করে আমরা আজকে আমাদের সবক শুরু করবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم কিছু কথাবার্তা বললাম। তো এই কোরআনে কারিমের মাধ্যমে আমরা আমাদের 2020 সালের পাঠদান আলহামদুলিল্লাহ আমরা শুরু করলাম। ইনশাআল্লাহ আমাদের অত্র মাদ্রাসায় সুযোগ্য শিক্ষক মন্ডলী আছে, ওনারা তোমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে ভালোভাবে পাঠদানের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সামান্য কিছু নসিহামূলক কথা বলে আমরা সবক প্রধান অনুষ্ঠান শেষ করব। তো তোমাদের প্রতি কয়েকটা নসিহত। এক নম্বর যে নসিহতটা সেটি হল ইসলামের অপর নাম এলেম। ইসলাম মানে এলেম, এলেম মানে ইসলাম। এলেম আছে ইসলাম আছে, এলেম নাই ইসলাম। ইসলামটা পুরোপুরি এলমের উপরে নির্ভরশীল। এলেম বিহীন ইসলামের কোন একটা এবাদত এলেম বিহীন করা যায় না। এমনকি ইমান আনতে হলেও এলেম লাগে, এলেম বিহীন ইমানও আনা যায় না, এলেম বিহীন আমলও করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, فَعَلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ فَعَلَمْ তোমরা এলেম শিখো, তোমরা জানো, তোমরা বুঝো যে أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ যে আল্লাহ ছাড়া কোন সত্যিকারের হক মাবুদ নেই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে এলেম লাগবে। আবু জাহেলের এই এলেম ছিল না বলে সে জাহেল ছিল বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে। তার ভিতরে যদি এলেম থাকতো তো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারত, সে কিন্তু বড় জ্ঞান, বড় পণ্ডিত, কিন্তু তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহেল। তার ভিতরে এলেম নাই, কোন এলেম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য যে এলেম দরকার সে এলেম নাই। আমল করতে হলে এলেম লাগে। ওয়াস্তাগফির লিযাম্বিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইস্তিগফার করার জন্য ফাল আগে এলেম শিখো। তাহলে ইসলামটা পুরো ইসলামটা এলমের উপরে নির্ভরশীল। তাহলে তোমরা যে মাদ্রাসা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ, একটা বড় জিম্মাদারি নিয়ে এই প্রতিষ্ঠানে তোমাদের অভিভাবকেরা তোমাদেরকে ভর্তি করেছে। বড় জিম্মাদারিটা কি, যে পুরা ইসলাম এবং মুসলিম জাতির যে মহান বিষয় এল, যেটার উপরে মুসলিম উম্মার ইমান নির্ভরশীল, আমল নির্ভরশীল, সেই এলেম অর্জনের জন্য, এলেম অর্জনের উদ্দেশ্যে এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসা ভর্তি করা হয়েছে। তাহলে আমার আপনার তোমাদের সবার টার্গেট থাকবে যে আমি এই উম্মার বিশাল একটা দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানে পড়ালেখা শুরু করেছি। আমার মাথার উপরে একটা বড় দায়িত্ব যে এই পুরা উম্মার ইমান এবং আমলকে বিশুদ্ধ রাখার জন্য, সঠিক রাখার জন্য, ইমান আমলকে টিকিয়ে রাখার জন্য যে এলমের দরকার, সেই এলমের জন্যই আমার এই প্রতিষ্ঠানে ভর্তি, এই প্রতিষ্ঠানে পড়াশোনা। সুতরাং সেই এলম অর্জনের জন্য সব কাজের মধ্যে এক নম্বর কাজ, মৌলিক কাজ রাখতে হবে আমার তলাবলে এলেম, এলেম অর্জন, এটা আমার মূল কাজ। খাওয়া দাওয়া করবো এলেম অর্জনের জন্য, ঘুমাবো এলেমের জন্য, যা আমি ঘুমাবো না ঘুমাইলে আমার এলেম অর্জনে ঘাটতি হবে, না খাইলে আমার এলেম অর্জনে ঘাটতি হবে, এই জন্য ঘুমাবো তাও এলেম অর্জনের জন্য, খাওয়া দাওয়া করবো এটা এলেম অর্জনের জন্য, চলাফেরা করবো, খেলাধুলা করবো এলেম অর্জনের জন্য। অর্থাৎ মূল আমার কেন্দ্রবিন্দু হইল তলাবল এলেম, এলেম অর্জন করা। আমার এই সময়ে আর কোনো আমার কাজ নাই, কাজ একটা, কারণ পুরা উম্মার, বিশাল উম্মার, এই পৃথিবীতে কোটি কোটি মুসলিম বসবাস করে এবং কোটি কোটি অমুসলিম বসবাস করে, দুই দিকেরই দায়িত্ব আমার উপরে আছে। যারা ইসলামের উপরে আছে এদেরকে বিশুদ্ধ ইমান আমলের উপরে টিকিয়ে রাখা, যারা নাই তাদেরকে বিশুদ্ধ ইমান আমলের দিকে দাওয়াত দেওয়া, দুটোই আমার উপরে দায়িত্ব। তাহলে বড় একটা দায়িত্ব নিয়ে আমরা মাদ্রাসায় পড়ালেখা শুরু করে, এই দায়িত্বটা সবসময় খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমি কিন্তু দেশেই দায়িত্ব নিয়ে মাদ্রাসায় পড়াশোনা শুরু করি। তাহলে এক নম্বর কাজ হবে আমার তলবুল এলেম, আল্লাহর তলবুল এলেমদের কত মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ। যারা এলেম অর্জন করে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা পাখা বিছাই দেন, কত দোয়া করতে থাকেন, সমুদ্রের মাছ পর্যন্ত এই তলবুল এলেমদের জন্য দোয়া করতে থাকেন। তাহলে এটাকে আমার এক নম্বর কাজ মনে করতে হবে, এটাকে দুই নম্বর কাজ, তিন নম্বর কাজ, চার নম্বর কাজ মনে করা দরকার। কোন কোন ছাত্র আছে খালি ঘুমায়, তো ঘুমানো এক নম্বর কাজ, ঘুমানো আগে আমার দুই তিন নম্বর কাজ। তারপরে কেউ আছে খাওয়া দাওয়া একটু ব্যস্ত হইলে খাওয়া ঠিক হয় নাই, খাওয়া দাওয়া ভালো না, খাওয়ার সমস্যা হয়েছে। খাওয়া আমার মূল জিনিস না, মূল জিনিস কি এলেন, তবে খাইতে হবে, খাওয়াও দরকার আছে, কিন্তু ওটা আমার দুই নম্বর কাজ, তিন নম্বর কাজ। কিন্তু মূল কাজ হলো আমার এলেম অর্জন করা। দ্বিতীয় বিষয় আমাকে খেয়াল রাখতে হবে, এই যে এলেম শিখার জন্য আমি আসছি, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এই নূর আল্লাহ পাক সবাইকে দেন না। তোমরা দেখবা যে এই তোমাদের সাথে স্টুডেন্ট ভর্তি হয়েছে 500, কিন্তু দেখবা যে এই এলেম, এই নূর 500-র মধ্যে অনেকে পাবে না, অনেক পায় নাই। আমাদের সাথে এরকম কত স্টুডেন্ট, কত ছাত্র বিভিন্ন সময় লেখাপড়া করছে, কিন্তু আল্লাহ পাক এই নূর দেন নাই। কেন দেন নাই? কারণ এই নূর পাইতে হইলে পাত্র ঠিক থাকতে হয়, নিজেকে গঠন করতে হয়। একজন তোয়ালেবুল এলেমের যেই পরিমাণ আমল দরকার, আখলাক দরকার, সে আখলাক গঠন না করলে আল্লাহ পাক ওই নূর দিবেন না। ইমাম শাফি রহমতুল্লাহ উস্তাদ ছিলেন ইমাম ওয়াকি রহমাতুল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ তার উস্তাদের কাছে বলছিলেন যে আমার তো লেখাপড়া করি আমার মনে থাকে না, ভুলে যাই। উস্তাদ বলছিলেন পাওসানি ইলা তারকিল মাআসি শাকাতু ইলা ওয়াকিউন সুআতি পাওসানি ইলা তারকিল মাআসি ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা বিআসি। যে উস্তাদের কাছে যখন বলছেন আমি লেখাপড়া করি মনে থাকে না, আমার স্মরণ শক্তি দুর্বল, তিনি বলছেন তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ নাফরমানি ছেড়ে দাও, কারণ ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ এলেমটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, বা নূরুল্লাহ লা ইউতা বিআসি, এই নূর আল্লাহ পাক কোন পাপীকে কোন গুনাহগারকে আল্লাহ দেন না। তাহলে এই এলেম অর্জন করতে হলে নিজেকে গুনামুক্ত রাখতে হবে, সবসময় তাকওয়া এখলাসের সাথে আমলের সাথে আমাকে চলতে হবে। এজন্য সলাতের ক্ষেত্রে তাকবীরে উলার সাথে জামাতে সলাত আদায়, তারপর সবসময় সত্য কথা বলা, আমানতদারিতা, বিশ্বস্ততা, অর্থাৎ যত রকমের উত্তম আখলাক, আখলাকে হাসানা আছে এগুলো দিয়ে গঠন করতে হবে, না হয় এই এলেম এই নূর পাওয়া যাবে না। সার্টিফিকেট হয়তো অর্জন করা যাবে, কিন্তু সার্টিফিকেট অর্জন করা এক জিনিস, আর এই এলেমের নূর পাওয়া, হেদায়েত পাওয়া, এটা ভিন্ন জিনিস। এই জন্য আমরা সার্টিফিকেট মুখ্য বিষয় না, সার্টিফিকেট আমাদের অতিরিক্ত বিষয়, মূল বিষয় হবে যে আমরা এই এলমের নূর অর্জন করব। কারণ এই এলমের নূর যদি আমার মধ্যে না থাকে, তা আমার দ্বারা চারিদিকে আলোকিত হবে না। নিজের মধ্যে বাতি না থাকলে, লাইট না থাকলে তো মানুষকে রাস্তা দেখাবো কিভাবে, লাইটে নাই, আলোয় নেই। এই জন্য এই নূর পাইতে হলে গুনাহ খাতা ছেড়ে আমল আখলাক উন্নত করতে হবে। তিন নম্বর বিষয়, বাংলাদেশে শত শত মাদ্রাসা আছে, তোর মধ্য থেকে তোমরা এসেছ এবং বোখারি রহমাতুল্লাহ সালাফিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার নামের সাথে আছে সালাফিয়া মাদ্রাসা, এটা খেয়াল রাখতে হবে যে এখানে নামের সাথে সালাফিয়া আসলো কেন। সালাফদের মানহাজ, সালাফদের আকীদা, এটা মুখ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দিকে খেয়াল রাখতে হবে যে আমি এই মাদ্রাসার স্টুডেন্ট, আমার এলেমটা সালাফদের মানহাজে, সালাফদের ফাহামে হবে। আজকে আমাদের দেশে অসংখ্য আলোচনা কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা করে, আয়াত বলে একটা ব্যাখ্যা করে বিকৃত, হাদিস বলে একটা ব্যাখ্যা করে বিকৃত, কারণ তারা সালাফদের মানহাজে কোরআন বুঝে না, সালাফদের মানহাজে হাদিস বুঝে না। তাহলে আমাদের জন্য হেদায়েতের উপরে টিকে থাকতে হলে সালাফদের পাহামে, সালাফেরা যেভাবে কোরআন বুঝছেন, সালাফেরা যেভাবে হাদিস বুঝছেন, সেভাবে বুঝছেন। সালাফদের বাহিরে গিয়ে নতুন করে বোঝার কোন সুযোগ নাই। এই জন্য এটা সালাফিয়া মাদ্রাসা, যে এটার আকীদা হবে, মানহাজ হবে, ফাহাম হবে সালাফদের আকীদা, সালাফদের মানহাজ, সালাফদের ফাহাম। এই জন্য সালাফদের শুধু আমরা আকিদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে না, আখলাকের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সালাফদের অনুসরণ করা। সালাফ কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবে, যুগে যুগে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত মুফাসসিরিন, যত মুহাদ্দিসিন, যত ফুকাহায়ে কেরাম ছিলেন, এরা হলেন আমাদের সালাফ। এদেরকে অনুসরণ করতে হবে। সালাফদের অনুসরণ, এর থেকে চুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে। চার নম্বর, আমরা বর্তমানে যে সময়ে আছি, এই সময়ের চ্যালেঞ্জ পরবর্তী 50 বছর 100 বছর পরের চ্যালেঞ্জ এক হবে না, বরং এর থেকে আরো গুরুতর। কারণ দাজ্জাল আসার সময় যত ঘনিয়ে আসবে, তত ফেতনা মহামারী আকারে রূপ নেবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাল, আমালের দিকে দ্রুত অগ্রসর হও, কারণ সাতাকুনু ফাতানান, অতি শীঘ্র ফেতনা শুরু হয়ে যাবে। সকালবেলায় মুমিন সন্ধ্যায় কাঁপে, সন্ধ্যায় মুমিন সকালবেলায় কাঁপে। তোমরা যে সময়ে আলেম হতে যাচ্ছ, যে সময়ে জাতির দায়িত্ব নিতে যাচ্ছ, এই সময়টা আমাদের থেকে আরো কঠিন হবে, আরো গুরুতর সময় আসতেছে। কারণ এখন প্রতিদিন নিয়মিত, প্রতি সপ্তাহে, প্রতি মাসে নতুন নতুন ফেতনা আবিষ্কার হইতেছে, নতুন নতুন ফেতনা আসতেছে। এই ফেতনা গুলোর মোকাবেলা করার জন্য যে মানের যোগ্য দায় দরকার, এই ফেতনা অস্ত্র দিয়ে, মারামারি করে, লড়াই করে, যুদ্ধ করে এই ফেতনা নির্মূল করা যাবে না। এই ফেতনা নির্মূল করার জন্য লাগবে এলেমের অস্ত্র। এই ফেতনা দূর করতে হলে যোগ্য আলেমে ঢিল লাগবে, যোগ্য দায়ী দাল্লাল লাগবে। আপনার গলাবাজি করে, তারপরে বিভিন্ন রকমের গালাগালাজ করে, ওই হাঙ্গামা করে, কিছুদিন একটা জিনিসকে টিকে রাখা যায়, কিন্তু এটা পারমানেন্ট স্থায়ী হয় না, দীর্ঘস্থায়ী হয় না। দীর্ঘস্থায়ী হইতে হইলে এলএম লাগবে। এলবি যোগ্যতাটা, এলবি শক্তিটা, এলবি কুবটটা সবচেয়ে বড় কুবট। সুতরাং তোমাদেরকে খালি আমাদের মতো আলেম হতে হবে না, তোমাদেরকে ইমাম বুখারীর মতো আলেম হইতে হবে। এর জন্য টার্গেট রাখতে হবে যে ডক্টর ইমাম হোসেনের মতো, তারপরে ডক্টর আসাদুল্লাহ আল গালিবের মতো এইরকম আলেম না হইতে হবে। কিরকম এদের মতো আলোচনী হতে হবে। কারণ আমরা এখন সেই সময়ে যে সকল ফেতনার মোকাবেলা করতেছি, তোমাদের ফেতনা হবে আরো আরো ওই ফেতনার মোকাবেলার জন্য আমাদের মতো আলেম যথেষ্ট না, আরো উন্নত মানের, আরো উপরের আলেম হতে হবে। এই জন্য ওই টার্গেট নিয়ে তোমাদের এলবি স্পৃহা, জ্ঞান অর্জনের স্পৃহা চালাইতে হবে যে আমি 60 মিনিট বাস হব, বাংলাদেশের আরেক 60 মিনিট বাস হব আমি, বাংলাদেশের আরেক উসাইদিন হব আমি, বাংলাদেশের আরেক আলবানি হব আমি, ইনশাআল্লাহ। এই নিয়ত রাখতে হবে। নিয়তে যদি দুর্বল থাকে, নিয়তে যদি থাকে কোন রকম পাশ করলে হবে, ইমামতি একটা করতে পারলে হবে, তোমাদের মধ্যে সবসময় স্পৃহা থাকতে হবে যে ওই আলেমদের মতো, আমাদের সালাফদের যে বড় বড় আলেমরা ছিলেন, সে আলেমদের মতো হইতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্য গুলো নিয়ে তোমরা যদি এগিয়ে যাও, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের এলমের মধ্যে, তোমাদের আমলের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন। তো আমি আর আলোচনা দেখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রাহমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে দিন। এই মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র, অভিভাবক, মুরিদ্দিন, খাদেম সবাইকে আল্লাহ পাক কবুল করে দিন। আল্লাহ এই মাদ্রাসা থেকে সকল বিখ্যাত সাহিত্যিক বাজের মতো, হুসাইন রহমাহুল্লাহর মতো, আলবানি রহমাহুল্লাহর মতো আলেম আল্লাহ পাক তৈরি করে দিন। সবাইকে একজন যোগ্য হাফেজ কোরআন, একজন দাঈ আল্লাহ আল্লাহ পাক বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك।